গান গাওয়া হয় যদি প্রভুর শানে, সে গানে হৃদয়ে তৃপ্তি আনে, সে গানে নাচে মন নাচে প্রাণে। গান গাওয়া হয় যদি প্রভুর শানে, সে গানে হৃদয়ে তৃপ্তি আনে, সে গানে নাচে মন নাচে প্রাণে। গানের কথা যদি হয় সুন্দর, হৃদয়ে দোলা দিয়ে যায়, কখনো বা অশ্রু ঝরায় সে গান আলোকের পথ দেখায়। গানের কথা যদি হয় সুন্দর, হৃদয়ে দোলা দিয়ে যায়, কখনো বা অশ্রু ঝরায় সে গান আলোকের পথ দেখায়। দুনিয়াদারি সব দে ভুলিয়ে, দুনিয়াদারি সব দে ভুলিয়ে, আলোকিত পথে সে ফিরিয়ে আনে, সে গানে হৃদয়ে তৃপ্তি আনে, সে গানে নাচে মন নাচে প্রাণে। প্রভুর ভালোবাসা যদি থাকে মনে, মনটা পুলকিত হয়, কঠিন হৃদয় কভু ভালো কথা শুনে করা যায় জয়। প্রভুর ভালোবাসা যদি থাকে মনে, মনটা পুলকিত হয়, কঠিন হৃদয় কভু ভালো কথা শুনে করা যায় জয়। প্রভুর করুণা যখন সামনে ভাসে, প্রভুর করুণা যখন সামনে ভাসে, নত শিরে অবনত করে সে গানে, সে গানে হৃদয়ে তৃপ্তি আনে, সে গানে নাচে মন নাচে প্রাণে। গান গাওয়া হয় যদি প্রভুর শানে, সে গানে হৃদয়ে তৃপ্তি আনে, সে গানে নাচে মন নাচে প্রাণে, সে গানে হৃদয়ে তৃপ্তি আনে, সে গানে নাচে মন নাচে প্রাণে, সে গানে নাচে মন নাচে প্রাণে।